মূল্য বেড়েছে রে এখন, মূল্য বেড়েছে সব কিছুর মূল্য এখন অনেক বেড়েছে। মূল্য বেড়েছে রে এখন, মূল্য বেড়েছে সব কিছুর মূল্য এখন অনেক বেড়েছে। মূল্য বেড়েছে রে এখন, মূল্য বেড়েছে সব কিছুর মূল্য এখন অনেক বেড়েছে। পেঁয়াজের ঝাঁজটা বেশি ইন্ডিয়ান তাও নয় তো দেশি, পেঁয়াজের ঝাঁজটা বেশি ইন্ডিয়ান তাও নয় তো দেশি, দেশি হলে আরো বেশি দাম। ঝাঁজ ছড়াচ্ছে তেমনি রসুন দাম বেড়েছে তার বহুগুণ, ঝাঁজ ছড়াচ্ছে তেমনি রসুন দাম বেড়েছে তার বহুগুণ, ঝাঁজ ছড়াচ্ছে তেমনি রসুন দাম বেড়েছে তার বহুগুণ। দাম শুনলে শরীরে ছাড়ে যে ভাই ঘা, সস্তা দামে যায় না কেনা, খাঁটি কিনা যায় না চেনা। দামের কাছে মানুষ এখন হার মেনেছে, দামের কাছে মানুষ এখন হার মেনেছে। সব কিছুর মূল্য এখন অনেক বেড়েছে, সব কিছুর মূল্য এখন অনেক বেড়েছে। মূল্য বেড়েছে রে এখন, মূল্য বেড়েছে সব কিছুর মূল্য এখন অনেক বেড়েছে। মূল্য বেড়েছে রে এখন, মূল্য বেড়েছে সব কিছুর মূল্য এখন অনেক বেড়েছে। যানবাহনে যায় না চড়া কয়েক গুণ বেড়েছে ভাড়া, যানবাহনে যায় না চড়া কয়েক গুণ বেড়েছে ভাড়া। লোকাল কিবা হোক না স্পেশাল, লঞ্চে কিবা রেলগাড়ি যাতে করেই জান্না বাড়ি, লঞ্চে কিবা রেলগাড়ি যাতে করে জান্না বাড়ি, লঞ্চে কিবা রেলগাড়ি যাতে করে জান্না বাড়ি। সব কিছুর ভাড়া বেসামাল, গরিব দুঃখী কেঁদে মরে, চলবে তারা কেমন করে। অনেক কিছুই কেনা এখন ছেড়ে দিয়েছে, অনেক কিছুই কেনা এখন ছেড়ে দিয়েছে। সব কিছুর মূল্য এখন অনেক বেড়েছে, সব কিছুর মূল্য এখন অনেক বেড়েছে। মূল্য বেড়েছে রে এখন, মূল্য বেড়েছে সব কিছুর মূল্য এখন অনেক বেড়েছে। মূল্য বেড়েছে রে এখন, মূল্য বেড়েছে সব কিছুর মূল্য এখন অনেক বেড়েছে। বিদ্যুৎ গ্যাসের বিল দিতে গেলে হয় না মিল, বিদ্যুৎ গ্যাসের বিল দিতে গেলে হয় না মিল, মধ্যবিত্তের সংসার চলে না। গরিব দুঃখী অন্নহীন শাসকের সুখের দিন, গরিব দুঃখী অন্নহীন শাসকের সুখের দিন, গরিব দুঃখী অন্নহীন শাসকের সুখের দিন। এসব নিয়ে কথাও বলে না, নির্বাচন আসলে পরে ভোট যায় ঘরে ঘরে। জনগণ এখন তাদের চিনতে পেরেছে, জনগণ এখন তাদের চিনতে পেরেছে। সব কিছুর মূল্য এখন অনেক বেড়েছে, সব কিছুর মূল্য এখন অনেক বেড়েছে। মূল্য বেড়েছে রে এখন, মূল্য বেড়েছে সব কিছুর মূল্য এখন অনেক বেড়েছে। মূল্য বেড়েছে রে এখন, মূল্য বেড়েছে সব কিছুর মূল্য এখন অনেক বেড়েছে। মাছের কাছে যায় না যাওয়া, গোস্ত কিনে যায় না খাওয়া, মাছের কাছে যায় না যাওয়া, গোস্ত কিনে যায় না খাওয়া। চাল ডাল তেল সবই দাম, পেট্রোল ডিজেল কেরোসিন দাম বাড়ছে প্রতিদিন, পেট্রোল ডিজেল কেরোসিন দাম বাড়ছে প্রতিদিন, পেট্রোল ডিজেল কেরোসিন দাম বাড়ছে প্রতিদিন। সস্তা নয় কিছু সবই সমান, সারের দাম খুবই চড়া, তরকারিও নেই কো ধরা। দরকার তবু অনেক কিছু কেনা ছেড়েছে, দরকার তবু অনেক কিছু কেনা ছেড়েছে। সব কিছুর মূল্য এখন অনেক বেড়েছে, সব কিছুর মূল্য এখন অনেক বেড়েছে। মূল্য বেড়েছে রে এখন, মূল্য বেড়েছে সব কিছুর মূল্য এখন অনেক বেড়েছে। মূল্য বেড়েছে রে এখন, মূল্য বেড়েছে সব কিছুর মূল্য এখন অনেক বেড়েছে। বাসা ভাড়া দিতে গেলে বেতনের টাকা যায় চলে, বাসা ভাড়া দিতে গেলে বেতনের টাকা যায় চলে। চোখ রাঙায় ডাক্তারের ভিজিট, দুধ ময়দা আটার দাম সোনো পাউডার কোনটা কম, দুধ ময়দা আটার দাম সোনো পাউডার কোনটা কম, দুধ ময়দা আটার দাম সোনো পাউডার কোনটা কম। মশলার দাম শুনে হয়ে যায় ফি, কাপড়ের দামে জ্বলছে আগুন, বাস ভাড়া বাড়ে নিত্য